উপরতলায় কিছু লোক, নিচের তলায় কিছু লোক। নিচের তলার পানির দরকার হতো তখন উপরতলায় গিয়ে পানি আনতে হতো, তাই না? এবার উপরতলার লোকরা যখন বিরক্ত হতে লাগে তখন আমাদের ঘোড়া দিব, আমরা উপরতলায় কি করতে যাবো? আমাদের আমাদের পানির ভিতরেই রয়েছে, নিচের তলাটা পানির ভিতরে থাকে, তাই না? আমাদের পানির ভিতরে রয়েছে, পানি তো আমাদের কাছেই আছে, উপরে যাওয়ার কি দরকার? দিয়ে ছেনে নিয়ে তারপর ওই কি নিয়ে ঠক করে আঘাত করছে, কি করবে? ফুটো করে পানি বের করবে। উপরতলার লোকরা শুনছে, কানে শুনছে যে কিভাবে আঘাত করছে, কি বলছে, কি করছে রে ওরা? বলছে ওই যে ওরা ফুটো করছে, ছিদ্র করছে পানি নেওয়ার জন্য। বলছে ও বাবা, পানি নেওয়ার জন্য করছে, আচ্ছা করতে দে করতে দে, মোছে তাও দিয়ে ঘুমা। না ফুটো পানি ঢুকে তো মুশকিল আছে, আরে যে কাঠ থাকে সে আনার হবে, ওরা ডুববে আমরা ডুবো নাকি? নিচে তলার লোক ডুববে আমরা ডুবো নাকি? কথা ঠিক না? হ্যাঁ হ্যাঁ, নিচে তলার লোকের ডুববে তোমরা বেশি যা, ওরা ডুববে তোমাদের তো ডুবে ছাড়বে, সুতরাং যাও গিয়ে হাত ধরো। যদি হাত না ধরো, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদের হাত ধরে তাহলে তারা নিজেদেরকেও বাঁচায়, তাদেরকেও বাঁচায়, আর যদি তাদের হাত না ধরে তাদেরকে বাধা না দেয় ওরা ডুববে, আর ওদের সাথে ওদেরকেও নিয়ে তারা ডুববে, সবাই ডুববে। তাহলে তিন নম্বর ফরজ কি হলো? অপরের সৎ কাজে আদেশ দিতে হবে, মন্দ কাজে বাধা দিতে হবে। চার নম্বর ফরজটা কি? চার নম্বর ফরজ কি এসে যায় অটোমেটিক? অটোমেটিক আসবে। এক নম্বর ফরজ হলে দুই নম্বর ফরজ অটোমেটিক, আর দুই নম্বর ফরজ হলে তিন নম্বর ফরজ অটোমেটিক, আর তিন নম্বর ফরজ, তিনটে ফরজ একসঙ্গে আসবে, তখন চার নম্বর অটোমেটিক একটা ফরজ আপনার ঘরে চাপবে, সেটা কি বলুন তো? কঠিন ব্যাপার, শিক্ষা করা কঠিন। এই যে আপনারা সময় ব্যয় করে এসেছেন, কত কষ্ট করে বসে আছেন, অনেক মানুষ তো বিরক্ত হয়ে যাচ্ছে, কখন শেষ হবে হুজুর, কখন কথা শেষ হবে, কখন ভাত খাবো, কিছু মনে করেন না আপনারা মালেশ, এমনি নিজের লোক বলে বলছি, অনেক মানুষ আছে তারা বিরক্ত হয়ে যায়, কখন শেষ হবে কখন শেষ হবে। হ্যাঁ, ধৈর্য দরকার আছে, অনেক দূরে শিক্ষা করতে গিয়ে ধৈর্য দরকার আছে, তারপরে আমল করা ধৈর্য দরকার, তাই না? আমল করা বড় কঠিন। এই শীতের দিনে যারা মাজরায় কাজ করেন, মাজরার লোক আছেন, বালাদিয়ার লোক আছেন, মাজরার যারা কাজ করেন যেখানে কারেন্ট পর্যন্ত নেই, গরম পানির ব্যবস্থা নেই, ফজরের আগে যদি আপনার স্বপ্ন শুয়ে যায় কি করবেন? গোসল করবেন না? করবেন না, আল্লাহ কারিম জোহরে করে নেব, তাই হয় না? না হবে না, গোসল করে নামাজ করতে হবে। এই ঠান্ডা পানি, আল্লাহ, বাংলাদেশে যারা পাড়া গ্রামের মানুষ যারা নদীতে গোসল করেন, দেখেছেন পৌষ মাসের অবস্থা, পুকুরে যারা গোসল করেন পৌষ মাসে কত কষ্ট হয়, সেই কষ্ট করে ঠান্ডা পানিতে গোসল করে আপনাকে নামাজ আদায় করতে হয়। যারা এখানে ডিউটি করেন তারা চালাকি করে ফজরের নামাজের সময় যদি উঠি তো সময় নষ্ট হবে, তার মানে ফজরের নামাজ জামাতে পড়ে আবার যখন ঘুরে বিছানায় শুভ আর ঘুম আসবে না, উল্টো পাল্টা বাংলাদেশের কথা, স্ত্রীর কথা, ছেলের কথা ভাবতে ভাবতে আর ঘুম আসবে না। সুতরাং ডিউটির আগে অ্যালার্মটা লাগিয়ে দেয়, আধ ঘন্টা আগে অ্যালার্মটা লাগিয়ে দিল, অ্যালার্ম বাজলো, উঠলো, দাঁত ব্রাশ করতে করতে উজু টুজু করে মাশাল্লাহ নামাজি মানুষ, নামাজ পড়ে, যে নামাজ পড়লো তখন কটা বাজে? সাড়ে ছটা সাতটা, এবার ডিউটিতে যাবো আর কি। সূর্য উঠেছে না উঠেনি? সূর্য উঠেছে না উঠেছে দরকার নেই, আমি নামাজটা পড়ে আমি ডিউটিতে বেরিয়ে যাবো, তাতে কি হলো? ঘুমটা নষ্ট হলো না, নামাজ হলো না, হলো না নামাজ হলো না। বহু ওলামার মতে এই লোক কাফেরা, এরকম চলবে না। যথা সময় অ্যালার্ম লাগাও, যথা সময় নামাজ পড়ো, ঘুম আসছে না, ঘুম হবে না, ঘুম ডিস্টার্ব হবে, ঘুম নষ্ট হবে, এ ওজন চলবে না। সুতরাং এটা বড় কঠিন, বড় কঠিন আমল করা, বড় কঠিন। আপনি এইভাবে প্রত্যেক জিনিস দেখবেন, এই যুগে পর্দা করা কত কঠিন, কঠিন না পর্দা করা? আপনি যে আপনার বাড়ির বউকে পর্দা করেন, কঠিন না কঠিন না? বিশাল কঠিন, ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ কে কত রকম বলবে, বহু রকম। তাছাড়া এমনি নিজেও বড় কষ্ট, নিজে এক বাড়িতে ভাইরা আছে, সেই বাড়িতে কিভাবে আপনি মহিলাকে পর্দা করবেন, কঠিন। এইভাবে আমল করা খুব কঠিন, আর দাওয়াতের কাজ তার থেকেও বেশি কঠিন। দাওয়াতের কাজ করতে গেলে আন্ডা খাওয়া যায়, ইয়া নবী সালাম আলাইকা মিলাদ পরে পরে দাওয়াতের কাজ হয়, সেখানে আন্ডা খাওয়া যায়, কিন্তু এমনও জায়গা আছে আন্ডার বদলে ডান্ডা খেতে হয় না, হয় না? আন্ডার বদলে ডান্ডা খেতে হয়, কেউ এমন এমন কথা বলে সুবহান আল্লাহ, খুনের হুমকি দেয় অনেকে, অনেকে ধমকি দেয় একে খুন করে দাও। আমার জন্য কেউ কেউ বলে দেশে যদি হতে থাকে, হ্যাঁ বুঝতে পারছেন, এমন এমন কথা বলি যে কথা শুনে তার গায়ে লাগে, আর তখন সে কি বলে, দেশে বললে পরে হ্যাঁ শুট হয়ে যেত, হুমকি দেয়। আর সত্যি কঠিন, দাওয়াতের কাজ খুবই কঠিন। এই জন্য এই তিনটে কাজ করার জন্য আপনার চার নম্বর যে ফরজটা অটোমেটিক এসে যায় সেটা হচ্ছে ধৈর্য ধারণ, সবর। সবর ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক ওয়া তাওয়াসাউ বিস সবর। ধৈর্য, ধৈর্য চাই। মোট কথা আমি যেটা বলতে যাচ্ছিলাম যে অনেক সময়ে আপনার বন্ধু আপনাকে হক পথে বাধা দেবে, হক পথে বাধা দেবে, আপনার সময় নষ্ট করবে, যে সময় সম্পর্কে কেয়ামতে প্রশ্ন করা হবে, খবরদার যেন হক পথে বাধা দিতে পারে না পারে আপনার বন্ধু। জেনে রাখবেন কাল কেয়ামতের দিনে আপনি পস্তাবেন, নিজের আঙ্গুল কামড়াবেন ওই বন্ধুর জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বন্ধু গ্রহণ করলে ভালো বন্ধু গ্রহণ কর। ভালো বন্ধুর উপমা কেমন, উদাহরণ কেমন, আতরওয়ালার মতো, যার কাছে বসলে হয় আপন কিনবে, না হয় সে তোমাকে হাদিয়া দেবে, আর না কিনলে না হাদিয়া দিলে কমসে কম সুগন্ধটা তুমি ফিরিতে পারো, সুগন্ধটা কিনতে হবে না। আর খারাপ বন্ধু কেমন, যে খারাপ বন্ধু কামার আর কামারের মতো, কামার তো ওই যে লোহা কাস্তে হাতুড়ি এসব বানায়, তো কামারের কাছে বসলে সেখানে দুর্গন্ধ পাবে, সেখানে ধোঁয়া লাগবে চোখে, কিংবা ওই আঘাত ছুটে এসে তোমার কাপড়ে লাগবে আর কাপড়ে আগুন ধরবে, তুমি পুড়ে যাবে, আগুন পুড়ে যাবে। সুতরাং বন্ধু, ভালো বন্ধু গ্রহণ করো, খবরদার খারাপ বন্ধু গ্রহণ করো না। যদি আমরা খারাপ বন্ধু গ্রহণ করি, হক পথ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে। সুতরাং সৎ পথে চলার জন্য সৎ বন্ধু গ্রহণ করা আমাদের প্রয়োজন। এইরকমই সর্দার নেতা আপনার হক পথে বাধা। আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বলছিলাম কি, যে নেতা এবং সর্দার অনুসরণ করলে জেনে রাখবেন যে নেতা যা বলছে তাই, সর্দার যা বলছে তাই, তাদের কথা মানলে পরে আপনাকে হক পথে, হক পথ থেকে বিচ্যুত করে দেবে। সুতরাং খবরদার, আপনি হক পথ থেকে বিচ্যুত হওয়ার জন্য ওই নেতাকে সর্দারকে নিজের গুরু বানাবেন না, নিজের অনুসারী বা অনুকৃত বা অনুসৃত বানাবেন না। ঠিক এইভাবে আপনার, আপনি নেতা, আপনাকেও ভ্রষ্ট করার জন্য আপনার অনুসারীরা আপনাকে ভ্রষ্ট করবে। যেমন দেশের রাজাকে ভ্রষ্ট করার জন্য কে দায়ী হয়? সাধারণ লোক। কারণ সাধারণ লোক, যে দলের লোক বেশি হবে সেই রকম আইন হবে, তাই না? পার্লামেন্টে আইন তৈরি করে কারা? সংখ্যাগুরু, সংখ্যাগুরু পার্টি, তাই না? যে সংখ্যাগুরু ভোটে জিতে, যাদের ভোট বেশি হবে তারাই আইন তৈরি করবে। পাবলিক সরকারকে ভ্রষ্ট করে, যেমন ফেরাউন যখন মুসা নবীর ব্যাপারে পরামর্শ চেয়েছিল কাদের কাছে? পাবলিকের কাছে। পাবলিক পরামর্শ দিয়েছিল এক কাজ করুন, সভাসদরা পরামর্শ দিয়েছিল এক কাজ করুন, দেশে দেশে লোক পাঠিয়ে দেন, জাদুকর বড় জাদুকরকে নিয়ে এসে আমরা মোকাবেলা করব। ভ্রষ্ট করেছিল। রানী বিলকিসকে ভ্রষ্ট করেছিল কারা? সভাসদরা, প্রজারা, যে আপনি এক কাজ করুন, আমরা এত বড় শক্তি আছি, আমরা সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করব, ভ্রষ্ট করে ছেড়েছিল। এইভাবে দেশের জনগণ ভ্রষ্ট করে কাকে? দেশের নেতাকে। কারণ দেশের নেতা দেখছে এই ইসলামী আইন যদি আমি প্রতিষ্ঠা করতে যাই তাহলে আমার গদি টিকবে না, হক যদি আমি প্রতিষ্ঠা করতে যাই তাহলে আমার গদি টিকবে না। সুতরাং গদি টিকাবার জন্য আমার বেশিরভাগ লোক যা চায় আমাকে সেই আইন চালু করতে হবে। সে হক গ্রহণ করতে পারে না, হক প্রতিষ্ঠা করতে পারে না। আমি আর একটা কারণ বলে আমি শেষ করে দেবো, সেটা হচ্ছে কি, অন্ধ অনুকরণ। প্রথমেই আমি আয়াত পড়েছিলাম, ওয়া ইযা ক্বীলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। কিছু লোক আছে যাদেরকে হক কথা বলতে গেলে তারা বলে কি, আমার বাপ দাদারা যা করেছে সেটাই ঠিক, এর থেকে আমি অন্য কিছু ভালো মনে করি না। কাউকে হাদিস বলতে চান, যে বলে সে একজনকে বলা হলো তুমি মোনাজাত করছো, ফরজ নামাজের পর মোনাজাত তো বিদআত, তুমি করছো কেন? বলে আমার আব্বা যান করে, আমার আব্বা যান বড় আলেম, আমি আমার আব্বার হাদিস মানি, আমি আমার আব্বার হাদিস মানি। ওনার আব্বার হাদিস আলাদা, কি বাপ দাদু অন্ধ অনুকরণ, দাদুপন্থী লোকেরা এক লোক বিড়াল বেঁধে ভাত খেত, বিড়াল বেঁধে ভাত খেত। তো একজন জিজ্ঞেস করলো, আপনি বিড়ালটা বেঁধে আপনার বাড়ির বিড়ালটাকে বেঁধে ভাত কেন খান? না, আমার বাবা হুজুর খেতেন। তারপরে এক মুরুব্বীকে জিজ্ঞেস করা হলো, আমার বাবা নাকি বিড়াল বেঁধে ভাত খেত? হ্যাঁ, ওর দাদা নাকি খেত। তার মানে দাদার দেখে বাবা শিখেছে, বাবার দেখে ছেলে শিখেছে, কেন জানে না, বেঁধে ভাত খেতে ভাত। একজনকে জিজ্ঞেস করলো আরো মুরুব্বীকে, যে ওর দাদা কেন বিড়াল বেঁধে ভাত খেত? দাদা কানা ছিল, অন্ধ ছিল, আর দাদি ভাত দিলে পরে বিড়ালের মাছ গোস খেয়ে নিত, এই জন্য বিড়ালটাকে বেঁধে ভাত খেত। দাদার জন্য ওজন ছিল, সে কানা ছিল, অন্ধ ছিল বলে বেঁধে ভাত খেত। তোমার মাশাআল্লাহ ডাগর ডাগর মোটা মোটা চোখ রয়েছে, চোখে দেখতে পাও না, তুমি বিড়ালটা বেঁধে ভাত খাবে কেন? না, বাবা খেত, দাদা খেত, তাই খাবে। এগুলো বোকামি না, বিড়াল বোকামি। আপনার চোখ যখন এসেছে, আপনার কাছে যখন হক চলে এসেছে, আপনার কাছে সহি হাদিস যখন এসেছে, আর প্রত্যেক ইমামরা বলে গেছেন, ইজা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, হাদিস সহি হলে সেটাই আমার মাযহাব। সুতরাং আমার দেখার দরকার নেই, আমার রসুলের হাদিস যখন আমার সামনে এসে গেছে, তখন সেইটাকে গ্রহণ করতে যেন আমার পথে কেউ বাধা না পেয়ে দাঁড়ায়। খবরদার, অন্ধ অনুকরণ করবেন না। অন্ধ অনুকরণ করলে আপনি হক পথে দিশা পাবেন না। আপনি হকের নাগাল পেতে হলে, হককে চিনতে হলে ব্যক্তি দেখবেন না। হক দেখে হক চিনুন, ব্যক্তি দেখে হক চেনা যায় না। হক দেখে ব্যক্তি চিনুন, কিন্তু ব্যক্তি দেখে হক চিনবেন না। এই শেষ উপদেশ দিয়ে, যেহেতু বহু মানুষ, তাছাড়া আপনাদের এখানে গরমও লাগছে, আপনারা তো কুলার টুলা চালালেন না, জানলাগুলো খুললেন না, আপনার বহু ধৈর্যের সাথে বসে আছেন, গরম আপনাদেরও লাগছে, আমারও লাগছে, দেখেন অবস্থা কি। অতএব বিরক্ত আপনারা হয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন, যা যায় খায় দেন, যেন আমরা যা শুনলাম তার উপরে আমল করতে পারি। হক পথে চলব, হক মেনে নেব, হক গ্রহণের পথে কোনো বাধাকে বাধা বলে মানব না, আর হক গ্রহণ করাতে অহংকার প্রদর্শন করব না। একমত ইনশাআল্লাহ। হক গ্রহণ যখন হক বলে জানব, তখন আর কোন ওজর পেশ করব না, যেটা হক সেটাকে হক বলে মানব। এটাই যেন আমাদের প্রতীক্ষা হয়, এটাই যেন আমাদের প্রতিজ্ঞা হয়, এটাই যেন আমাদের ওয়াদা হয়। ইনশাআল্লাহ আমরা নাজাত পাবো, কাল কিয়ামতের দিনে আমরা নাজাত পাবো হক গ্রহণ করে নেওয়ার জন্য। ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন প্রশ্ন উত্তরের পালা। প্রশ্ন আপনারা করবেন না, আমি করব। আপনার শিক্ষা জীবন সম্বন্ধে কিছু জানতে চাই, আমার ব্যক্তিগত প্রশ্ন এটা। আমার শিক্ষা জীবন ভাই, আমি আমার বাড়ি আপনারা যেমন জানেন বাংলার এপারে, বাংলার ওপার এপার আছে আপনাদের পূর্ব বাংলা, আমার হচ্ছে পশ্চিম বাংলা, বর্ধমানে আমার বাড়ি, শিক্ষা দীক্ষা বর্ধমানে, তারপর উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ থেকে স্কলারশিপ নিয়ে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পর আল মাজমা ইসলামিক সেন্টারে আমি এখন বর্তমানে কর্মরত আছি, প্রায় 25 বছর ধরে সৌদি আরবে বাস করছি। বর্তমান বাংলাদেশে গভর্নমেন্ট ইসলাম বিদ্বেষী কার্য চালিয়ে যাচ্ছে, এই প্রেক্ষাপটে আপনাদের ভূমিকা কি? আলেম ওলামার ভূমিকা হবে মানুষ তৈরি করা, যে মানুষরা সঠিক সরকার নির্বাচন করবে। আলেম ওলামাদের ভূমিকা মানুষ তৈরি করা, প্রথমে তৌহিদবাদী মানুষ তৈরি করতে হবে, যাদের মধ্যে কোনো শিরিক থাকবে না। তারপরে নিবেদিত প্রাণ মানুষ তৈরি করতে হবে, তারাই হবে নিবেদিত প্রাণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর থাকলেন, তাই না? মক্কায় 13 বছর থাকলেন, যে কি বলে, মক্কায় যতদিন থাকলেন ততদিন তৌহিদের দিকে আহ্বান করলেন, মদিনায় যখন গেলেন মানুষ তৈরি করলেন, মানুষ যখন তৈরি হয়ে গেল তারপরে ইসলামী সরকার গঠন করলেন। ঠিক এইভাবে আমাদের আলেম ওলামাদের উচিত মানুষ গঠন করা, কারণ মানুষকে গঠন না করে শুধু ভোটের মাধ্যমে সরকার গদি জিতবো বা গদি নেবো তারপরে ইসলাম শাসন করবো, এটা খুব অসম্ভব। কাঁচা ইট দিয়ে কোনোদিন বিল্ডিং তৈরি হয় না, ইটটাকে কি করতে হবে, পুড়িয়ে পাকিয়ে নিতে হবে, তবে সেই ইট দিয়ে আপনি গেঁথে বিল্ডিং তৈরি করতে পারবেন। এই জন্য আলেম ওলামাদের ভূমিকা হলো মানুষ তৈরি করা, এমন মানুষ যে মানুষরা নিজেই বলবে আমরা ইসলামী সরকার চাই। হারাম বা অবৈধ উপার্জনে নেক সন্তান তৈরি হলে পরকালে তার থেকে উপকার পাওয়া যাবে কি? হারাম বা অবৈধ উপার্জনে নেক সন্তান তৈরি হয় তো সন্তান তো কোনো দোষ নেই, আপনি হারাম খাইয়েছেন, কিন্তু সেই ছেলে বাইরের কোনো পরিবেশের কারণে কিংবা কারো সাহচর্যের কারণে ভালো হয়ে গেছে, সেই ভালো ছেলে যদি আপনার জন্য দোয়া করে এবং আপনি যদি মুশরিক না হন, দোয়া কাজে লাগার জন্য শর্ত হলো কি, মুশরিক না হওয়া। যে মুশরিক তার জন্য দোয়া করা যায় না জায়েজ? না জায়েজ, হারাম। যে মুশরিক তার জন্য দোয়া করা যাবে না, ক্ষমা প্রার্থনা দোয়া করা যাবে না। অতএব ছেলে যদি জানে আমার বাবা মুশরিক অবস্থায় মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে না। আর যদি শিরিক অবস্থায় মারা না যায়, তাহলে আল্লাহ সেই ছেলে যদি বাবাদের জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া ইনশাআল্লাহ কাজে লাগবে। তাহলে এবার আমি প্রশ্ন করি, আপনার প্রশ্ন আছে? আপনি যে বলছেন যে ফরজ নামাজের পরে দোয়া চলবে না, এটা কি আমাদের ফাইদি মসজিদে ফরজ নামাজের পরে দোয়া? আমাদের দেশে প্রায় মসজিদে ফরজ নামাজের পর দোয়া করে, আর আমরা আপনারা এই সৌদি আরবে দেখছেন কোন মসজিদে ফরজ নামাজের পর দোয়া করে না। এখন আমাদের দেশের লোকেরা ঠিক আছে না সৌদি আরবের লোকেরা ঠিক আছে সেটা আপনি বুঝুন। যদি বলেন আমাদের দেশের হুজুররা বাংলা হাদিস পড়ে তারাই ঠিক বুঝেছে, তাহলে আহলান সাহলান আপনার ব্যাপার, আপনার ব্যাপার সেটা। আর যদি বলেন না সৌদি আরবের হাদিস কোরআন, সৌদি আরবের আরবি ভাষা, সৌদি আরবের আলম ওলামারা হাদিস কোরআন বেশি বোঝেন, এরা যখন দোয়া করে না দোয়াকে বিধাত করছে, তাহলে এদের কথাটাই ঠিক, আপনি বুঝুন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন প্রমাণ নেই যে তিনি ফরজ নামাজের পর দোয়া করেছেন, সেহেতু আমাদের করা উচিত না। আমাদের জিকির আজকাল নবী সালাম ব্যাপার কি বলেছেন, আল্লাহ সালাম সালাম তালা বিভিন্ন জিকির আজকাল করেছেন, সেরকম আমাদের জিকির আজকাল করা দরকার। দেখেন কথা বললে পরে লাভ হয়, তাই না?